سوال میں اللہ پاک نے ابو جہل سے آپ کو حکم دیا ہے یہ ویلا فرعون میں جا کے کہوں گا گزارا دوں گا بھائی میرے دوستوں مجھے سامنے بولا کہ میرے بھائی ہارون سے مثال کے بیچ اللہ فرما جواب رکھ کر دیا اب لگے دگنی ہوگی دگنی جو امر اللہ نے مرزا علیہ السلام کو دیا وہی امر اللہ پاک نے بے دوستوں ہارون علیہ السلام کو بھی دے دیا ہم اور آپ جو ہیں دنیا میں جتنے انسان ہیں میں سو ہی دنیا کے انسان جیسے اللہ نے جو زمین و آسمان کے درمیان پیدا کیا سورج سائے جو بھی پیدا کیا بے دوستوں ان سے نہیں ہوتا اللہ سے ہوتا ہے آپ ظاہر آدمی دیکھے جا رہا کیا میرا یہ تھا وسلم کی پہلی گلے میں اضواب کے لوگ انسان ہو اضواب میں شمالی بھی خبر ہو جمع بھی خبر ہو سر ایور پر بھی خبر ہو سر ادھر آپ سے جوان ہو اس کے علاوہ علاج ہونا کہاں کامیاب ہو جائے میں نے کائنات سے ملی اور ہم سارا انکم کر کے اللہ ہمارے ساتھ آپ میں سے ہر آدمی کے ساتھ یہ کہ کیوں کیوں ساتھ ہیں یا اللہ میں مکان کے لیے نہیں ہوں میں اردو انکم سے لفظ کا امتی ہوں سمجھے میں ایک گھر کا نہیں ہوں ایک قوم کا نہیں ہوں ایک من کر یا اللہ میں حضور صلی اللہ علیہ وسلم یہ میرے گادا ہوں جو حضور صلی اللہ علیہ وسلم کو بھیجا ہر امتی پر وہ میرے آ پڑی اب نے آج سے میں نے آپ کو حضور صلی اللہ علیہ وسلم کی محنت کا درد اللہ بات فرما اور بات فرما کے اب تک بنا ہوں اور فرما کے نیکیوں سے بدل دے اور سارے عالم کے نقشے میں نقشوں کو بدل دے سارے نقشوں والوں کو کہہ رہے والوں سے کہہ رہے بازار والوں سے کہہ رہے بازار والوں سے کہہ رہے گنتا والوں سے کہہ رہے قومی طاقت والوں سے کہہ رہے کیا کہہ رہے آج مطلب Yeah. بیرین کرنے سے ہوتا ہے. اور جب میرے گھر سے ہوتا ہے محنت کرتے ہوئے اللہ ہمیں دیکھ رہا ہے سنتا ہے, اللہ ہمیں دیکھ رہا ہے سن رہا ہے, اور اللہ کو راضی کرنے کے لیے تم نمبر کہتے ہیں نواز کہتے ہیں ڈاکو بچاتے ہیں, اب یہ چاہتے ہیں اب یہ سب اللہ کے چالنے والے بن جائے. اللہ محمد صلی اللہ علیہ وسلم نے اللہ کو چاہا ایسے ہم اللہ کو چاہتے ہیں اے ہمارے رب ہمیں بھی اور سارے عالم کے اسلام کو اردو زندگی سے اپنے آپ کو چلنے والا بنا دیں. ہماری ذات تھی ذات جب یہ کرو گے وہی گئے اللہ اب تک یہ باپ ہے سارے عالم کے اسلام کے وجہ سے اللہ کو دور کرو ہمارے گھر میں تقریر کی وجہ سے وجہ سے بنا قابل جب آئی باپ اللهم تعالى نسألك من نور من عزمك من شروري وما يلبس أما التعبار كنا أعجب يا الله أبطي بابا عند أبنى تأكل أبطار عالم جديد وأبطي بابا جديد زاد بنا أبطي نحمده ونصلي على رسوله الكريم. أما بعد میرے محترم دوست اور بزرگوں, اللہ تعالیٰ شدمات آپن مہربانی আমাদের এখানে একত্রিত করছেন. এটা আমরা কেউ কারোর যোগ্যতা সত্যি বলে আসতে পারিনি, আল্লাহ তাআলার মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন দিনের নামে একত্রিত করছেন. আর দিন হইল ওই জিনিস যে জিনিসের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির কামিয়ে রাখছেন দুনিয়াতে এবং আখেরাতে. বলেন যে মানুষের কামিয়াবের সফলতা রাখছেন আল্লাহ তাআলা দিনের মধ্যে. দিন যখন মানুষের দিন মানুষের ভিতরে আসবে, দিন অনুযায়ী মানুষ জীবনযাপন করবে, তখন মানুষ দুনিয়াতে আখেরাতে কামিয়াব হবে. আর দিনের অস্তিত্ব রাখছে অস্তিত্বকে রাখছেন আল্লাহ তাআলা মেহনতের মধ্যে. যতদিন পর্যন্ত মেহনত চলবে, দিনের মেহনত চলবে, দিনের জন্য জান মালের কোরবানি চলবে, দিনের দাওয়াত যেটা তরিকা ছিল নবীদের ওই তরিকা অনুযায়ী যতদিন পর্যন্ত মেহনত করতে থাকবে, এতদিন পর্যন্ত মানুষের মধ্যে দিন আসতে থাকবে. এই মেহনতের উপর নির্ভর করতেছে মানুষের মধ্যে দিন থাকা না থাকা, এবং দিনের প্রচার প্রসার এই দিনের মেহনতের উপর নির্ভর করতেছে. পূর্বকালে আল্লাহ তাআলা নবী করিম আলাইহিসসালাম গ্রন্থে কিছু দুনিয়াতে পাঠাইছেন, এবং মানুষের জন্মলগ্ন থেকে আল্লাহ তাআলা নবীদের পাঠানোর সিলসিলা শুরু করছেন, যে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরের পর্যায়ের মেহনত করার জন্য পাঠাইছেন. কোন নবীকে আল্লাহ তাআলা কোনো একটা পরিবারের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা কোনো একটা গোষ্ঠীর জন্য, বংশের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা একটা ছোট্ট এলাকার জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা একটা শহরের জন্য, কোন নবীকে আল্লাহ তাআলা একটা দেশের জন্য পাঠাইছেন. ঠিক একই ধারাবাহিকতা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন. আগের নবীদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেন, তাদের জিম্মাদারি যতটুকুর মধ্যে তাদের জিম্মাদারি দেওয়া হয়তো এতটুকুর মধ্যেই থেকে মেহনত করেন, কিন্তু আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন সময় আর নির্দিষ্ট কোন সীমানার মধ্যে সীমাবদ্ধ করে নবী হিসেবে পাঠান নাই, এবং আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত সীমানা এবং কেয়ামত পর্যন্ত সময়কে সময়ের জন্য নবী করে পাঠাইছেন. সমস্ত নবীদের দাওয়াত একটাই ছিল, একত্রিত মেহনত করতেন মানুষের ভিতরে দিন আনার জন্য. সেইটা কি ওই পদ্ধতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছিল, ওই নিয়মটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল. দাওয়াত দিলে ইয়া আইয়ুহান নাস قولوا لا إله إلا الله تفلحوا هي مانوس جاتي تبرا قولوا لا إله إلا الله قولوا لا إله إلا الله تبرا كامية بغي جابي حضور صلى الله عليه وسلم تو موقع تو محنت كرسن حضور صلى الله عليه وسلم مدينة تو محنت كرسن كنو موقع تو جاتو دن تو جاتو محنت كرسن تفن قرو دن حضور صلى الله عليه وسلم اي قدب على النبي أهل المكة برن موقع تو ساكا قال إن شوار دعوات سلو يا أيها الناس মদিনাতে যাওয়ার পরে মেহনত করছেন, ওইখানে ওই দাঁড়িয়ে কথা বলেন না যে আহলাল মদিনা অথবা এই আহলাল আরব এই কথা বলেন নাই. মদিনাতে যাওয়ার পরে নবীর দাওয়াত ছিল এটা যে আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু. কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না শুধু মক্কার জন্য পাঠানো হয়েছিল, না শুধু মদিনার জন্য পাঠানো হয়েছিল, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সারা দুনিয়ার মানুষের জন্য নবী হিসেবে পাঠানো হয়েছিল. আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছিল। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা সীমাবদ্ধ থাকতো না মক্কা মদিনার সীমানার মধ্যে কখনই না, বড় উদ্দেশ্য থাকতো হলো সারা দুনিয়া মেরে মোহতারাম লোকটার বুজুর্গ আর আমরা হইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের জিম্মাতে ওই মেহনত ওই একইভাবে দেওয়া হয়েছে যেই মেহনতকে আমাদের নবীর উপরে দেওয়া হয়েছিল, কারণ আমার নবী তো আমাদের নবী তো দুনিয়ার থেকে চলে যাবেন বলে আল্লাহ জানায় ফাইসালাই ছিল। আমরাও জানি যে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু কেয়ামত পর্যন্ত মানুষ পয়দা হইতেই থাকবে, মানুষ জন্ম নিতেই থাকবে। তাদের কাছে দিন পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা এই উম্মতের সকল ব্যক্তির উপরে এই দাওয়াতের কামের জিম্মা দাঁড়িয়ে দিচ্ছেন, আমাদের সকলের উপরেই। এখানে আমরা যারা আছি তারাও এবং যারা এখানে উপস্থিত নাই তারাও, এবং আমাদের ঘরে যে মা বোনরা আছেন তারাও, আমাদের ঘরে যে বাচ্চারা আছেন তারাও, এই উম্মতের মধ্যে যারা সম্পদশালী তাদের উপরে দাওয়াতের জিম্মাদারি, যারা গরিব তাদের উপরেও দাওয়াতের জিম্মাদারি, যাদের ঘরে খাবার আছে তাদের উপরে দাওয়াতের জিম্মাদারি, যাদের ঘরে খাবার নাই তাদের উপরে দাওয়াতের জিম্মাদারি। নবীওয়ালা তরিকাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সিদ্ধান্ত নেওয়া ফাইসালা কিন্তু মেরে মোখতারা আপনার বুজুর্গ বলেন যে অসুস্থ যে আছে তার উপরে দাওয়াতের জিম্মাদারি সমান হারে সমানভাবে কোন রকমের ব্যাস কম বেশি বেঁচে রেখে সকলের উপরে সমানভাবে জিম্মাদারি আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য অথচ আমরা অতীতটিকে ভুল করে বসছি, অতীতে ভুল করে বসছি যে আমরা এটা কামটাকে নিজের কাম বানাই নেই, আমরা ব্যবসা করা চাকরি করা ক্ষেত খামার করা মজদুরি করাকে নিজের কাম বানাইছি কিন্তু এটাকে কাম মনে করি নেই। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে আমরা অন্তর থেকে তওবা করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যে দাওয়াতের মহান জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছিল ওই জিম্মাদারিটা আমি আদায় করি নাই, ওইটাকে নিজের জিম্মা মনে করি নাই, দায়িত্ব মনে করিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আর আল্লাহ তাআলা এমন দয়ালু এমন মেহরবান আল্লাহ তাআলা, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায় তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই যে আল্লাহ অতীতে যে মেহনত আমরা করিনি এই জন্য আমাদেরকে মাফ করে দাও, আর এখন থেকে নিয়ে আমরা এই মেহনত করবো এটার জন্য তুমি আমাদের বুঝ দিয়ে দাও, সমাজ দিয়ে দাও, আমাদেরকে কবুল করে নাও। মেরে মোখতারা দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের কামিয়াবি রাখছেন একমাত্র দিনের মধ্যে, যেই দিনের দাওয়াত হল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের অর্থ কি? হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ হিসেবে স্বীকার করো, একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ এই কথাটা বলো। এ কথাটার অর্থ কি? যে তোমরা তোমাদের দৃষ্টিকে সমস্ত মাখলুক থেকে ফিরে আনো, এই কথাটা বিশ্বাস করে এই কথাটা তোমাদের অন্তর থেকে বের করে দাও যে আল্লাহ তাআলা যে বাদে যা কিছু আছে, চাই আসমান হোক আর জমিন হোক, আসমানের উপরে আর জমিনের নিচে হোক, আর আসমান জমিনের মাঝে হোক, সবকিছুই হলো আল্লাহ তাআলা আল্লাহর গায়ের অর্থাৎ মাখলুক। এই মাখলুক থেকে কিছু হয় না, এই মাখলুক থেকে হওয়ার কোনো ক্ষমতা নাই, এই কথাটা তোমরা তোমাদের অন্তরে বসাও। যদি এর আগে তোমাদের মাখলুক থেকে হওয়ার একটা বস্তু থেকে হওয়ার কোনো একদিন বিশ্বাস তোমাদের অন্তর থেকে থাকতো তাহলে ওটাকে তোমরা অন্তর থেকে বের করে দাও। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ এটা হল ওই কালিমার দাওয়াতের মূল কথাটা কথা, অর্থাৎ আল্লাহর গায়ে কিছু করতে পারে না, আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, এই কথাটার একই না বিশ্বাস দিলের মধ্যে জমানো দিলের মধ্যে বসা। যারা নাকি মাখলুক থেকে হওয়ার পাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, মেহনত করতেছে, দুর্ভাগ করতেছে, জানমাল খরচ করতেছে, মেরে মোখতারাম দোস্তা বুজুর্গ তারা তাদের জন্য কোনো ভালো রাস্তা ভালো পথ অবলম্বন করে নাই, এই পথ তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। মেরে মোখতারাম দোস্তা বুজুর্গ আমাদের দিল ওই কথাটা মানুষদের কাছে দিয়ে যেয়ে পৌঁছানো, মানুষদেরকে বলা, মানুষদের তৈরি করা যে আল্লাহ তাআলা থেকে সব কিছু হয়, আল্লাহ তাআলা সব কিছুর কবর করার ক্ষমতা রাখেন এবং আল্লাহ তাআলা সব কিছু করেন, কিন্তু কখন করবেন কখন হবে মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ করবেন আর হবে তখন যখন নাকি আমি দিনের যে আহকামতগুলো আছে আল্লাহ তাআলার যে মনসা আছে আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন আমাদেরকে এই হুকুমগুলোকে যখন নাকি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে পুরা করতে থাকবো, যখন আল্লাহ তাআলার হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী পুরা করবো, তো মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতেও কামিয়াব করবেন। যখনই আমি দাওয়াত দেবে এই কথাটার যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কেউ কোনো মাবুদ নাই, সব কিছু আল্লাহ তাআলাই করেন, মাখলুক করতে কিছু হয় না, এই কথা এই কালেমা যে পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তার সাথে হয়ে যান, আল্লাহ তাআলা তার সাথে হয়ে যান। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ যখন নাকি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব দাওয়াত দিব আল্লাহ তাআলা আমাদের সাথে হয়ে যান, জানেন এবং আল্লাহ তাআলা আমাদের পক্ষে কাজ করা শুরু করবেন কখন, যখন নাকি আমি আল্লাহর হুকুম গুলাকে নবীর তরিকা অনুযায়ী পুরো করতে থাকবো, তখন আমার দুনিয়ার সমস্ত দরজ আল্লাহ তাআলা পুরো করে দিবেন, আমার মৌতের পরে সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের বিশ্বাসের দ্বারা পড়ার দ্বারা বলার দ্বারা তো আল্লাহ তাআলার সাথে হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা অপেক্ষা থাকবেন আমার জন্য কিছু করার, ততক্ষণ পর্যন্ত নাকি আমি আল্লাহ তাআলার হুকুম গুলোকে নবীর তরিকাতে করা শুরু না করছি। যখনই আমি আল্লাহ তাআলার হুকুম গুলোকে নবীর তরিকাতে পুরো করা শুরু করবো, তো মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা আমার সব কিছু কি করে দিবেন, দুনিয়ার যা কিছু দরকার তাও আল্লাহ তাআলা করে দিবেন, এবং মৌতের পরে যা কিছু দরকার তাও আল্লাহ তাআলা করে দিবেন। এইটি হলো অতীতের নিয়ম ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইলেন যে তাকে বলো, তাকে দাওয়াত দাও, ইযহাবু ইলা ফিরাউন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও। তো মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন, ভয় পেয়েছিলেন অতীতের কিছু ঘটনার কারণে। বললেন যে আল্লাহ তো আমার ভাইকে আমার সাথে দিয়ে দেন। বললেন যে আচ্ছা, তাকেও জিম্মাদারি দিয়ে দিলাম, ছিল একজন হইল দুইজন। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে হারুন আলাইহিস সালামকে সাথে দিয়ে দিলেন, ওই একই জিম্মাদারি মূসা আলাইহিস সালামের উপরে, একই জিম্মাদারি হারুন আলাইহিস সালামের উপরে। তো মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াতের কামের জন্য পাঠান, তাদের সকলের উপরে সমানভাবে জিম্মাদারি থাকে। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, এই উম্মতকে আল্লাহ তাআলা সারা দুনিয়াকে দাওয়াতের মেহনত করার জন্য পাঠিয়েছেন। এই উম্মতের সবচেয়ে গলত চিন্তা, ভুল ধারণা হলো এটা যে আমি অমুক অঞ্চলের, আমি অমুক অঞ্চলের, আমি বাংলাদেশের, আমি পাকিস্তানের, বা আমি অমুক অঞ্চলের, আমি অমুক অঞ্চলের, না, এটা হলো সবচেয়ে গলত কথা, সবচেয়ে ভুল কথা। এই উম্মতকে আল্লাহ তাআলা কোন সীমানার মধ্যে সীমাবদ্ধ রেখে তাদেরকে জিম্মাদারি দেন নাই, এই সকল প্রত্যেকের উম্মতকে সমানভাবে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, সারা দুনিয়ার মানুষের কাছে এই আওয়াজকে পৌঁছায় দেওয়ার জন্য, সারা দুনিয়ার মানুষকে দাওয়াতের মেহনতের জন্য, দাওয়াতের মেহনত, দাওয়াতকে, দিনের দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্য, ইসলামের দাওয়াতকে পৌঁছায় দেওয়ার জন্য। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, আমরা আমাদের গুনাহ, আমরা আমাদের অলসতা, আর আমরা আমাদের দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে এই কাম থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই, রব্বে ফিরলি, রব আমাকে মাফ করে দেন। নিজের জন্য মাফ চাই, সমস্ত উম্মতে মুসলিমের জন্য মাফ চাই, কারণ এটা শুধু আমার নিজের, আমার একার জিম্মায় ছিল না, এটা সমস্ত উম্মতের জিম্মার জিম্মা ছিল। চাই এই ঢাকার হোক, চাই দেশের হোক, চাই বিদেশের হোক, চাই ইংল্যান্ডের হোক, চাই ইউরোপের হোক, চাই দক্ষিণ আমেরিকার হোক, চাই উত্তর আমেরিকার হোক, যেখানকারই হোক না কেন, সকল মুসলমানের জিম্মায় এই দাওয়াত কামটা ছিল। এই জন্য সকল মুসলমানের পক্ষ থেকেও মাফ চাই, সকল মুসলমানের পক্ষ থেকে মাফ চাই, যে আল্লাহ তুমি সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। মুসলমান, আমরা এই দাওয়াতের কামকে নিজের কাম বানাইনি, রাজত্ব অর্জন করাকে নিজের কাম বানাইছি, রাজত্ব অর্জন করার জন্য ব্যস্ত, মালের মালিক হয়ে যাওয়ার জন্য ব্যস্ত, সম্পদের পাহাড় গড়ার জন্য ব্যস্ত, বিভিন্ন অনেক কিছুর জন্য ব্যস্ত। আল্লাহ আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দাও, সমস্ত মুসলমানদের জন্য মাফ চাই। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, এর কোনো কিছুর মধ্যেই কামিয়াবি নাই, এর কোনো কিছুর মধ্যেই সফলতা রাখেন নাই, কারণ এই দুনিয়ার বানানাওয়ালা যিনি, তিনি না মালের মধ্যে কামিয়াবি রাখছেন, না মুলকের মধ্যে কামিয়াবি রাখছেন। বানানাওয়ালা যদি ওইগুলোর মধ্যে কামিয়াবি না রেখে থাকে, সফলতা না রেখে থাকেন, তাহলে আমরা কি করে পাবো? বানানোর সংস্থা আসবাবের মধ্যে, এই সমস্ত বস্তুর মধ্যে, চাই আসবাব আর বস্তু আসমানের উপরে থাকুক অথবা নিচে, জমিনের উপরে থাকুক অথবা জমিনের নিচে, যেখানেই থাকুক না কেন, মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গের মধ্যে বানানেওয়ালা কোনো কামিয়াবি রাখেন নাই, কোনো সফলতা রাখেন নাই, কামিয়াবি আল্লাহ তাআলা রাখছেন। আল্লাহ তাআলা দিনের মধ্যে, আর আল্লাহ দিনের আওয়াজ, আল্লাহ দিনের দাওয়াত, যে দাওয়াত যে দিবে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন। আল্লাহ দিনের হুকুমকে যে নবীর তরিকা যে পুরো করবে তাকে আল্লাহ তাআলা কামিয়াব করবেন। তো মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, আমরা এই মেহনতের দ্বারা, এই যে আমরা এখানে একত্রিত হইতেছি, আরো লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আছে, মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের দ্বারা আমরা কোনো মাল অর্জন করতে চাই না, আমরা কোনো রাজত্ব দখল করতে চাই না, আমরা কোনো সম্পদের পাহাড় করতে চাই না। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, আমাদের একমাত্র মাকসাদ হলো সমস্ত মানুষ যেন আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলাই কর্ণওয়ালা এই কথাটা তাদের অন্তরের মধ্যে বসায় এবং আল্লাহ তাআলার হুকুমগুলোকে নবীর তরিকায় যে যথাযথভাবে পুরা করতে পুরা করে, এইটি আমি একটা জিনিস চাই, অন্য কিছু চাই না। কারণ এই দুই জিনিস যাদের মধ্যে আসবে, আল্লাহ তাআলাকে নিজেদের মাবুদ বলে স্বীকার করে নেবে, আল্লাহ তাআলা সবকিছু করে বিশ্বাস দিলের মধ্যে বসাবে এবং আল্লাহ তাআলার হুকুম গুলোকে আল্লাহ তাআলার মনসাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে পূরণ করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কামিয়াব করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও কামিয়াব করবেন। বলেন যে যদি এমন হয় যে আমরা মেহনত তো খুব করতে লাগলাম, মানুষের দাওয়াত খুব দিতে লাগলাম, আল্লাহ দিনের দিকে দাওয়াত দিতে লাগলাম, আল্লাহ তাআলার আহকামাতের দিকে দাওয়াত দিতে লাগলাম, আল্লাহ তাআলার তৌহিদের দিকে দাওয়াত দিতে লাগলাম, আল্লাহ তাআলার আহকামাত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে মানুষদেরকে উঠানোর জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু তারপরও যদি কিছু মানুষ থেকে যায়, এটাকে না মানে, না শোনে, তাহলে কি হবে? বলে যে মেহনতের হক যখন আদায় হবে তখন মানুষকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করে দিবেন। যাদেরকে আল্লাহ তাআলা চাইবেন তাদেরকে তো আল্লাহ দিন নসিবে ছিল, তাদেরকে তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন, আর যারা হেদায়েত পথে চলবে না, এই ইসলাম ঈমান আর ইসলামকে দাওয়াত, ইসলামের দাওয়াতকে যারা গ্রহণ করবে না, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। অতীতের নিয়ম যেটা ছিল আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদের দুনিয়াতেও ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা আখিরাতেও তাদেরকে ধ্বংস করে দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটার জন্যেই এই দুইটা মাত্র কথা, এই দুইটা মাত্র কথা, একটা একিন আর দুইটা কাম। একিন হলো যে আল্লাহ তাআলা থেকে সবকিছু হয়, আর কাম হলো মানুষের দ্বারে দ্বার পর্যন্ত দাওয়াতের কামকে পৌঁছায় দেওয়া, আল্লাহ তাআলার দিনের দাওয়াতকে পৌঁছায় দেওয়া, আর একটা হলো দিনের দাওয়াত যারা গ্রহণ করে তাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে উঠানো। এই তিনটা জিনিসের জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি, এইটার জন্যই একত্রিত হওয়া দরকার, আর এটি আমাদের দিলের মধ্যে বসে, আর এটা নিয়ে আমরা দাঁড়াইতে পারি, এই মেহনতকে নিয়ে সামনে চলতে পারি, এটা আমাদের জিন্দগির মকসাদ হয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটার জন্যই আমাদের এই সমস্ত আলোচনা আর মুজাকারা। আল্লাহ আমাদের সুখী বুঝার, শোনার, বুঝার এবং আমল করার জন্য তৌফিক দিয়ে দেয়। আপনি আপনি কে কে আপনি আপনি কে আপনি আপনি